বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরুদ পড়লাম সোনার মদিনায়। সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্তে, এই দুনিয়া মিছে মায়া ধোকাবাজির ঘর, আপন আপন করছো যাদের তারা সবাই পয়র। সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দোস্তে, অনেক কিছু করিয়াছো ফিকিরও করিয়া, বালাখানা স্ত্রী পুত্র সকলে ছাড়িয়া, সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দোস্তে। এই দুনিয়া জুসে রে ভাই আনন্দেরই মেলা, সেই মেলাতে আইসা করছো কত রঙের খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজার তোর বেলা দোস্তে। ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার ভোর, সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর, শূন্য খাতা পেলে পাখি যাইবে অচিনপুর দোস্তে। বরই পাতা গরম জলে গোসল করাইয়া, আপন জনে দেবে সাদা কাপড় পরাইয়া, চারজনে তেল লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দোস্তে। দলে দলে লোকজন আসবে জানাজার লাগিয়া, মাটির ঘরে নামাইবে জানাজা পড়াইয়া, একা একা পেলে আসবে কবরে রাখিয়া দোস্তে। কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা, দুনিয়াতে কি করেছো করিবে জিজ্ঞাসা, সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দোস্তে। উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে হাদিসেতে পায়াই, যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দোস্তে। এখনো তো সময় আছে হও না হুঁশিয়ার, দমে দমে জপরে মন নাম তিয়ালায়ার, এই নামের উসিলায় সেদিন হইয়া যাই ব্যাপার দোস্তে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. غوني بغوني যাবতীয় প্রশংসা আল্লাহ, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ ইশারা ইঙ্গিতে আমাদের কালাতি পাঠায়, দিন পাঠায়। মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি দেন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তিনি দেন ভূমিকম্প, বন্যা, লাবণ, তুফান, টর্নেডো, সাইক্লোন ইত্যাদি বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ। এর কি কোন কারণ আছে? কারণ থাকতে পারে, অবশ্যই কারণ আছে, যে কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে বিপদগ্রস্ত করেন। আর যে সকল কারণ আছে, বিভিন্ন মুখী কারণের মধ্যে একটা কারণ হল মানুষের পাপ, পাপাচরণ, পাপের দুনিয়া এটা। এ দুনিয়াতে মানুষ পাপ করছে, পাপ করবে। পাপ বিভিন্ন রকমের আছে, আপনারা জানেন পাপ হচ্ছে কয় প্রকার, তিন প্রকার। এক হচ্ছে সাগিরা গুণা বা ছোট পাপ, দ্বিতীয় হচ্ছে কাবিরা গুণা বা বড় পাপ বা মহাপাপ, আর তিন নম্বর সব থেকে বড় পাপ হচ্ছে আকবারুল কাবায়ের, সব থেকে বড় পাপ, যাকে অতি মহাপাপ বলা হয়, যেমন শিরক, কুফরি ইত্যাদি। মানুষ যখন পাপ করে তখন তার অবস্থা কি হয়, পাপের প্রভাব কি? সাপের কামড়ে যেমন মানুষের স্বস্তি চলে যায়, মরণের দ্বার প্রান্তে উপস্থিত হয়, ঠিক তেমনি পাপের কামড়েও মানুষের সুখ চলে যায়। পাপ করার ফলে মানুষের মন থেকে সুখ চলে যায়, শান্তি চলে যায়, তাকে দুঃখ পেতে হয়, শাস্তি পেতে হয়। পাপের লেশ যেখানে, সুখের শেষ সেখানে। যে করে পাপ সে সাপ পেতার পাপ, যে করে ধর্ম তার কাঁদতে যায় জন্ম। এবার ঠিক না ভুল? ঠিক এবং ভুল। দিনদারি দুনিয়াদারের দিক থেকে দেখতে গেলে, দুনিয়াদারের দিক থেকে দেখে ঠিক আছে, পাপ না করলে বড় লোক পাওয়া যায় না, পাপ না করলে বেশি টাকা কামানো যায় না। আর যারা পাপ করছে, পাপ করার ফলে অসৎ উপায়ে টাকা উপার্জন করছে, তারাই বেশি আজ ধনবান হচ্ছে। আর এই জন্যই বলে যে করে পাপ সে সাপ বেটার পাপ। আর যে করে ধর্ম, সৎ পথে চলবে, সৎভাবে ব্যবসা করবে, সৎভাবে বাণিজ্য করবে, সৎভাবে লেনদেন করবে, তার কান্তে যায় জন্ম। আর তার মানে হল সে কোনোদিন বড় হবে, সে কোনোদিন দুনিয়াদারি ভাবে বড় হতে পারবে না। বাস্তব কথা এটা। এ কথা কোন কোন ক্ষেত্রে সত্য হলেও সর্বক্ষেত্রে সত্য নয়। পাপী পাপাচরণের সময় সাময়িক সুখ উপভোগ করে থাকে, কিন্তু কিছু পরে সুখ ও তৃপ্তি চলে যায়, তখন বাকি থেকে যায় পাপ ও তার প্রতিক্রিয়া, লাঞ্ছনা এবং সর্বশেষে মরণের পরে দোজখের আগুন, কবরের আযাব ইত্যাদি। আর সেই খুশির জন্য কোন স্বাগতম নয় যার পশ্চাতে রয়েছে কষ্ট। সেই রাত কোন খুশির রাত নয় যার সকালে আছে অশান্তি, কষ্ট এবং শাস্তি। সেই দিন কোন খুশির দিন নয় যার সন্ধ্যায় আছে কষ্ট, লাঞ্ছনা ইত্যাদি। সেই সুখে উন্মুক্ত হয়ে কি লাভ যার পর দুঃখের অন্ধকার আছে? কষ্টের পর যদি সুখ লাভ হয় তবে সেটাই হল কাম্য। আমরা জানি যে দুঃখের পর যদি সুখ লাভ হয় সেই সুখে মজা আছে, স্বাদ আছে, কিন্তু সুখের পর যদি কেউ দুঃখ পায়, কষ্ট পায়, তো সেই কষ্ট অতি বড় কষ্ট, অতি মর্মান্তিক, অতি সাংঘাতিক। সবের কাজ না করতে পারলেও পাপ করা উচিত নয়। যদি কেউ বলে বন্ধুর আমি সবের কাজ করতে পারি না, ঠিক আছে, পাপ বর্জন করুন, নিম্নত থাকুন না, পাপে আর না পুণ্যে, পুণ্যে পাচ্ছেন না, পাপও থাকবেন না। পুণ্যে যদি না থাকেন উল্টে পাপে যদি থাকেন তাহলে নিশ্চয়ই দুঃখ আর লবণ। পুণ্যের কাজ করে সুখ নেওয়ার ক্ষমতা না থাকলেও অন্তত পাপ করে অশান্তি ভোগা থেকে দূরে থাকতে সক্ষম মানুষ হতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পুণ্য অর্জন করা অপেক্ষা পাপ বর্জন করা অনেক ভালো। আপনার যদি দুটো এখতিয়ার দেওয়া হয়, একটা এখতিয়ারে আপনার সব হবে আর একটা এখতিয়ারে আপনার পাপ বর্জন, একটা হচ্ছে স্বভাব অর্জন, কোনটা বেশি ভালো? স্বভাব অর্জন ভালো না পাপ বর্জন ভালো? পাপ বর্জন ভালো, আপনার স্বভাব হোক চাই না হোক কিন্তু পাপ যেন না হয়। পাপ গোপনে করা অথবা প্রকাশ্যে করা যেভাবেই করা হোক না কেন, মহান রব সর্বদ্রষ্টা সদা জাগ্রত, তিনি সব সময় দেখছেন, সব জায়গায় তার দৃষ্টি আছে। মহান আল্লাহ কোথায় আছেন? সব জায়গাতে নেই, সব জায়গায় তার দৃষ্টি আছে, সব জায়গায় তার জ্ঞান আছে। মানুষ যত গোপনই পাপ করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পায়, গোপনে নয়। অন্যদিকে পাপ যত গোপন করা যায় সে ততই বেড়ে চলে, যত গোপনে পাপ করবেন পাপ তত বেড়ে যাবে। যদি আপনি লোকের সামনে ধরা পড়বেন দেখবেন পাপটা হালকা হয়ে গেছে, তার অনেক পাপ আছে যে পাপ কেবল আল্লাহর কাছে হয় না মানুষের কাছে, সেটা খারাপ। যখন এই প্রকাশ হয়ে যাবে তখন দেখবেন আপনার পাপ কমে যাচ্ছে। পাপী লোক সমাজে গুপ্ত হতে চায়, নিজেকে গোপন করতে চায়, আর কেউ অপরাধী না হলে নিজেকে গোপন করতে চায় না। প্রতিটি মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে। আমরা আকাশে চাঁদ দেখছি উজ্জ্বল জ্বলজ্বল করছে, বহু লক্ষ চোখে তারাকে দেখছি উজ্জ্বল জ্বলজ্বল করছে, কিন্তু চাঁদের অভিটা কি? অন্ধকার। বহু মানুষকে আপনি দেখবেন খুব ভালো মানুষ, কিন্তু হয়তো বা তার গোপনে এমন এমন পাপ আছে, তা যদি আপনি জানতে পারেন তাহলে তাকে আর ভালোবাসবেন না। সেই দিক যে দিকটা অন্ধকার, মানুষ সাধারণত সেই দিকটা দেখাতে চায় না, যে দিকটা উজ্জ্বল সেই দিকটাই দেখাতে চায়, কিন্তু যখন তখন করে পাপ, সময় বুঝে ফলে। এখন পাপ করছেন এক বুঝতে পারছেন না, যৌবনের তাপে, যৌবনের তাপে অনেক যুবক এমন এমন পাপ করে বুঝতে পারেন না, কিন্তু এমন সময় আসে বিবাহের পর সে সেই পাপের শাস্তি ভোগ করে, সেই পাপের শাস্তি তখন বুঝতে পারে যে হ্যাঁ, যদি আমি তখন পাপটা না করতাম তাহলে আমাকে এখন ভোগ করতে হতো না। এই জন্য বলে যখন তখন করে পাপ, সময় বুঝে ফলে, এক সময় প্রকাশ হয়ে পড়ে সমাজে, তখনও তার লাঞ্ছনা হয় আর তখনই সে হয় লজ্জিত, অপমানিত ও দণ্ডিত, শাস্তি প্রাপ্ত। এছাড়া পাপের রয়েছে নানান পার্শ্ব প্রতিক্রিয়া। পাপ মনে ভয় হয়, পাপ মনে কোনদিন নির্ভয় থাকে না, তার মানে মনে সবসময় ভয় হয়, চোরের মন পুলিশ পুলিশ। পাপি সর্বদা মনের ভিতরে অশান্তি ভোগ করে, পাপি ভয় করে লোক সম্মুখে লাঞ্ছিত হওয়াকে, পাপি ভয় করে শাস্তিকে, পাপ করলে ভুগতে হয়। অপরাধী বিবেক সর্বদা আতঙ্কের শিকার থাকে, তার সাহস বলতে কিছুই থাকে না। পাপের ফলস্বরূপ আমাদের মাঝে দরকার কারণ শাস্তি স্বরূপ আসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মহামারী, দাঙ্গা, যুদ্ধ প্রভৃতি। মহান আল্লাহ বলেন যে কথা যে আয়াতে প্রথমে পাঠ করেছি, যারা ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইয়াযিকাহুম বা'দা আল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের প্রতিফল স্বরূপ জলে স্থলে সমস্ত সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়ে, যাতে ওদের কোন কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করা হয় এবং যাতে ওরা সৎপথে ফিরে আসে। তাহলে বুঝে গেল কি যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আসে যে যে কারণে আসে, তার মধ্যে দুটি কারণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন কি আমিলু। প্রথম কারণ হল যে সে যে পাপ করছে সে পাপের কিছু শাস্তি তাকে বলানো হয়। পাপ করলে সমস্ত শাস্তি, পাপ করলে শাস্তি আখেরাতে অবশ্যই আছে, কিন্তু দুনিয়াতে তার শাস্তি আছে না নেই? আছে কিন্তু জরুরি নয়। পাপের শাস্তি দুনিয়াতে পাওয়া জরুরি নয়,